আপনার এক দু থেকে আমি শুনবো না, কাছায় যাবো ভাই আমাকে একটু দেখা দেবো। তোমার পিছনে পিছনে হ্যাঁ আপনি আসবে কথা না বলে কোন ধর্মী বিক্রি করা হবে দেখছিলেন মালিক না আয়াতের তো আসমতা কোন জমিনের ভিত্তি থাকে জমিনের সাথে তার কোনো দিন নাই সম্পর্ক নাই কিন্তু অন্য কোন সম্পর্ক যার হিসাবে সম্পর্ক একজনের দাবা একজনে কি রাখছে ভাই একজনের ডবল কি বলেন তার সীমানার মধ্যে রাখতে চান তাহলে দিব না আর যদি তার যে কোন কারণে সে কি করছে অপরের দাবলের উপরে কি লেখছে ভর্তের প্রতি কি হিসেবে ঠিক হবে কোন একটা কাজ করতে পারবে আমাদের Why don't Sufi accept this? আপনার সমাজ দাঁড়িয়ে ভিতরে কয়েকজন গিয়েছে কিন্তু একজনে যিনি নফসে মরমিদের শরীর কী হিসাবে নিশ্চিত একজনে কী হিসাবে সুলুস হিসেবে একজনে সুলুস সুলুস আর সুলুস যদি একসাথে করে হয় কত হয় সুলুস আর সুলুস একসাথে করে কত হবে ভাই দুই দুক এক ছয় ভাগের তিন দুই ভাগের এক অনেকগুলি সবই একসাথে সে সবই জমা আর তাদের হিসা হিসাবে লক্ষ্যে সবার দাবি হবে না তা আলুদের রসিক কে তিন ভাগের এক পয়েন্ট না কে ছয় ভাগের এক পয়েন্ট না কে দুই ভাগের এক পয়েন্ট না হিসাবে হবে না লক্ষ্যে তার আলুদের রোজ কইল তিনজন বিনোদনের সমান সমান যে জমিন দাবি মতো হিসা বিনোদনের কি হবে সমান সমান কি হবে যে শুধু সেই ভাগের এক পাঠ পাবে না যে শুধু সেটি তিন ভাগের এক পাঠ পাবে না বলতে প্রত্যেকে তারে মশুয়া কিভাবে এটা কাল রায় আনা ইমাম সাহেবের মতো বলেন ওই ইয়া আলা মাকাদিল আনসিবা ওই হকে সুবা উনকে হিসা কি মেদার হবো বলে তিনজন যদি হকে সুবার দাবি করে একজনে নিস এই মাসুয়া একজনে সুলুস একজনে সুলুস কে বলে উনি দলিল পেন আমি খুব বলছেন ইমাম আবু হানিফা যদি কোন একটা মাটির দেওয়ালকে স্বর্ণ সাবেত করতে চায় আর স্বর্ণ সাবেত হবে, যদিও বাথরুম যা মাঠে রে থেকে আর মানতে হবে নিজেকে স্বর্ণে। রহমত বর্তমানে নবীর এক গুণাগুণি, এটা রহমতের রহমত। আর একটা লাভ লিখছে না ভাই, আর নাম ভাই আর দেখা দেখি সকল একটা লাভ না। উনি বলতেছেন যে শোভাটা কে ভাই তার মৃত্যু থাকবে, সে যদি যদি সে পুরুষই না হইত তত নষ্টে দারুণ, যদি সে মালিক না হইত তাহলে সে কি হতে শোধ করতে পারত, সে নষ্টের মোমেন্ট যে মালিক অথবা হুকুক মুভির মধ্যে মালিক অথবা যার যার তার এই যে হকের তোমরা সাল হচ্ছে কি কি হিসেবে ভাই নির্দিয়কের কি মুনফা, তাহলে আপনি সবটা মৃত্যুতে মুনফা না জ্ঞান না শোভা তা কাউকে শোভা যে মারা বিকি মৃত্যুছে মৃত্যুকে মুনফা যারা হালা করে খেলা একটা আজকে খাপ পেশ করছে হালা ইয়ারা আর না হলে প্রথমে এবং চোখে দেখে না পুরা করার জন্য কেন একটা জমিন কি একটা কি পনেরো শতাংশ সাড়ে সাতশো তোমার বাইরে তৈরি করে দিয়েছে তোমার মন ভাত কেন সাড়ে সত্তর ষাট শতাংশ দ্বারা তোমার দিতেছে না আপনি গুছাই আসছে তারা ঠকে দেখে না কি দেখে না কি তাকে কেউ স্বভাব দুইজনে একটা গরু কিনছে কয় টাকা দেয়া পনেরো টাকা একজন বুঝি করত ফাঁস আরেকজন বুঝি তখন আঠারো টাকা বিক্রি করছে এখন দশ টাকা হলো দুই টাকা দিব আর ভাত টাকা হলো এক ভাই এই যে তার লাভ হচ্ছে লাভের দিকে তার দাদা হিসা হিসেবে লাভ নিবে না যার ষোলো সাইনি হিসা সে ষোলো কি নিবে ষোলো সাইন দিবে লাভ ষোলো সে ষোলো তাহলে দশ টাকা হলো দুই টাকা নিবে পাঁচ টাকা হলো এক অর্থ দুই জনের মিল্লা ছেড়ে ফসল করছে। ফসল করার পরে একজনের জমিন কতটুকু পাই আছে 20% জমি, একজন আছে 15%, একজন হচ্ছে কি 5%। তাহলে 15% হওয়া 5 মন দান হচ্ছে, তাহলে 50% হওয়া কম করে 5 মন দান হলে ভাগ করো 4 ভাগ হবে। এই ফসলের 4 ভাগ হয়ে 15% যে ব্যক্তি আছে 3 ভাগ নিয়ে নিবে, আর 5% যে ব্যক্তি আছে 1 ভাগ দিব। বলছে সন্তানটা বিক্রি করছে, একজনের ছিল ভাই পুঁজি 2/3, একজনের 1/3। যদি 15 টাকা বিক্রি করে থাকে 2/3, 10 নিয়ে নিবে 1/3 নিবে। তাহলে এমন অবস্থায় তারপর হিসা অনুযায়ী সে নিয়ে নিবে বিক্রিত পয়সা, তার দশটা গাছ তোমার আর 5টা গাছ আরেকজনের, এবং তার মধ্যে এই ফল ধরছে, ফলের মধ্যে যার তার হিসা হিসেবে নিবে, ফল কি যে নিবে তার 15 টাকা। এবার 10টা গাছের মালিক একজনের, 5টা গাছের মালিক আরেকজনের, ফল কাটার পরে এখন 10টা গাছের মালিক যে চেক করে দিয়েছিল একটু ফল দিবে, যে 5টা গাছের মালিক তাহলে মন ভাতে মিলকে যেরকম আংশিক যা হিসাবে হয় হকে তোমার মন ভাতে মিল তার হিসেবে হিসাবে কিন্তু বসে লাগানাম একজন উঠছে উপজাতি তো করতে হবে, আমাদের ব্রেস্টারে কি বলতেছে সবে আসতে কাকের মধ্যে বড় কাকের মধ্যে কি বড় হবে, আরে স্বভাবে আসতে কাকের মধ্যে সব বরাবর তাহলে হকের মধ্যে কি হবে, যদি তিনজন না হয়ে একজন হইত, একটা জমি বিক্রি হয়েছে তিনজন না কয়জন একজন হবে সবার জমির যার বা কত 60% আর যে ব্যক্তি হকের সবার দাবি করছে সে শুধু 500 কেউ মানি, আর রইল কত 550 না 550 অন্য একটু ঢুকি বেড়িয়েছে, তাহলে সে ব্যক্তি যদি আর কেউ সুখি না থাকে তাহলে সবার দেখে না মালিক কে হবে না, তবে সব আসতে সবচেয়ে ہاں آیا تو کمال سو یہ آیات ہے یہ نیدرشن ہے ہے تو بھی علامت ہے نیدرشن ہے کمال سو کا یا کمال سو جی نیدرشن نیدرشن on the job this same ekjone kotor bhai 20 ekjone kotor 16 ekjone kire 16 16 wala dare motor mujhe eta sala kom na ekto beshi kam 16 sol ekto beshi kam 16 sol eta sal to bolna tale sal be hone to na ekjone bhai chhere mul eta sal ekjone chhere mul আর একজন হচ্ছে যে সাইডের গঠাঙ্গুল একজন কোথাও ক্রীড়াঙ্গুল একজন কোথাও স্বয়াঙ্গুল মানে একজন হচ্ছে কি ভাবাঙ্গুল তাহলে একটু সাল মধ্যে ব্যক্তি হচ্ছে না তোর একটা সাল মানলাম তাহলে একটা সাল বন্ধ হয়ে হচ্ছে হবে না তাহলে একটা সাল যদি হক বেশি তাহলে একটা সাল কম তার হচ্ছে হবে ভাবাঙ্গুল একটা কথা আছে না ভাই এক কথা আছে নি এক কথা خبر سال بھی অভাব আছে সূর্য জন্মে কোন তারকা দেখা দাও তাহলে সূর্য কোর বেশি বা ইলিকি নিস্তার হতে গেছে তাহলে বলতে কি প্রত্যেক প্রত্যেক তোমায় রোশন লেগে ইল থাকবে পৃথিবীকে রোশন করার জন্য তারকা হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে কিন্তু কোর কার বেশি তাহলে বলতে যা কাশত্র এত বন্ধা কেন রাত্রে কোটি কোটি তারকা উড়ে ساتھ انہیں دلیل کا اندر لا بھی کسرتی ہی نہ کسرتی لگ کے ذریعہ اس لیے لا بھی کسرتی ہی اس لیے ترکی کو کیے کر رہے وہ تھے دلیل دلا کسرتی لگتے کرنا ہے لا بھی کسرتی لا کو وہ تھا ہونا ہے نا کلے بھی کھنے در کو اتنا ہے کلے کو اتنا ہے کہ میں پچھتی کی چوک کے شبہ کرتا ہے ایل بام شاہ اب بھی کہتا ہے ہریے کے لیے آپ کو چھوا ثابت ہے لیکن حصہ کم ہی ہے آپ نے تو کہا بولیں گے بچ کر جنوں کی آج سے کن تو کم بڑا زیادہ حصہ تو کن کو جھوک پڑے جہاں وہ جیسے کہ لاکھوں ہوا تھا ہم نا کوئی قوت نہیں ہے جگہ میں یہ جوہر رسول یعنی ظاہر ہونا دوسرا بھی مقابلہ تھی ہی مقابلہ اس کے اے مقابلہ تھی ہی مقابلہ لہٰذا یہ مقابلہ تھی کثرت کے مقابلہ میں اسے مجھے مالک ہونا سورپور تمہار ملک تم مالک ہوتے مندر تر پرجن سے مستان ہوگا باقی کے لیے خوب کے اندر خوب لال کے اندر সবাব প্রত্যেকের জন্য স্বভাব কামেল না, এস্তেকাকে স্বভাব প্রত্যেকের জন্য কামেল না, কিন্তু তাদের অংশকর্মে গেছে কিসের কারণে? এর মুদামতের মুদামতের অর্থ একাধিক ব্যক্তি হওয়ার কারণে প্রত্যেকের জন্য হকে সভা কামেল ছিল, কিন্তু কামেল মধ্যে নষ্ট হয়েছে কি লেগে কমছে কি লেগে দাবিদার কি কমি হোনা হরেক হক তিনজনের মধ্যে প্রত্যেকের তো পূর্ণ হককে সভা দাবি ছিল ছিল, কিন্তু কমে গেছে কেনা হন প্রত্যেক ছিল ফুল হন তিনজন হইলে প্রত্যেকে কি ভাবিব সুলু সুলু সুল প্রত্যেকে কত রূপ করিব সুলু সুলু না জ্ঞান নারায়ণতে কাজা কাউকে কমি হোনা হক মে দিল মুজাহামাত পৌঁছাছে মা কামালে স্বভাব বৌদ্ধ কামে হলে স্বভাব কে হক কি কুঞ্জি বিন হুম হরিক কে হক মে হ্যাঁ দেখো বল সবিল ফরুজে নেওয়ার পরে আসাওয়া যদি একাধিক থাকে তাহলে তাদের হিসেবে চলবে, আর আসাওয়া যদি একজন থাকে তার হিসা কি কমছে সবাই কুলের মালিক, কিন্তু কথা বলতে পারছি বাংলাদেশে তৎকালীন যে ক্রান্তি থাকো হককে সভা করতে পারবো, কিন্তু বিদেশ থেকে আয়াত করুন ফয়সলা কিয়া যায়গা সভার কাজ মৌজুদগি মৌজুদগিকে দরমিয়ান আদর রোজ সমস্তকে তাদের আদর রোজ হিসাবে হককে সভার ফয়সলা দিয়ে কে যুগজা ফয়সলা কিয়া যায়গা বিহা কেন তারা উপস্থিত আছে হাঁকি দেয়া এবার হাঁকি পোড়া কর, যে উপস্থিত নাই হাঁকি দেয়া তার হাঁকি পোড়া করার অর্থ আছে? গায়ের কি করবে না মোকালেবা করবে না, হইতে পারে গায়েবের মোতালেবাত সম্ভব আছে, শরীয়তে কোনো এতেমালের ব্যক্তি যেন ফয়সালা দেবে, কিনের ফয়সালা দিবে শরীয়ত কোনোদিন এতেমাল সন্দেহ রূপে ফয়সালা দেয় না, শরীয়ত ফয়সালা দিবে দিনে একই। আর গায়েব যুক্তি আছে সে যে হককে সবার দাবি করবে এটা একই না, তখন গায়েবের হককে সবার ফয়সালা করতে পারবে না, বিদায় যারা উপস্থিত আছে তাদের জন্য হককে সবার ফয়সালা করবে, তাদের আদুলের রসি ছিল। আর যদি ফয়সালা করছে একজন দুইজন অকস্মাত মালিক যে ব্যক্তি উপস্থিত আছে তার জন্য কাজে ফয়সালা করছে, গায়ে ব্যক্তি আসছে দুই বছর পরে বিদেশ থেকে অনে ব্যক্তি যাই হকে সবার পরে অন কাজ কি করবে, ওয়াইন কাজালে আহাদিনের জমি হয়েছিনি কেন ফয়সালা করে মজুর দিকে দিয়ে তাম আপনাদের সাথে ফয়সালা করলো কার জন্য, যে ব্যক্তি উপস্থিত আছে আসছে ফয়সালা করবো কত আরেক ব্যক্তি হাজার আসছে, তিন ব্যক্তি ছিল এক ব্যক্তির জন্য তো ফোরাটা করছিল, তিন ব্যক্তি হককে সবার দাবি করছে তার জন্য কি ভাই বললাম অর্জুন হককে সবার দাবি করছিল পুরোটা হেলে সম্পূর্ণ দেওয়ার পরে কাজ করবে না ওকে কাছে খেতে এলো, অন দুই ব্যক্তি এসে একজন তো সৌদি আরব আরেকজন তাকে কুয়েত কুয়েতি গায়ে সে হককে সবার দাবি করছে, সে হককে সবার কি ছিল আমার পেয়ার দাবিদার ছিল প্রত্যেকের হাতে নিশ্চয় নিশ্চয় আছে না, হাতে কে নিস তাতে কে হাতে নিব প্রত্যেকে প্রত্যেকে তাদের দখলের জন্য বাস্তবায়ন করতে হয়ে বড় বলি ও বাস্তবায়ন করতে হয়ে সাবেদ করতে হয়ে বাস্তবায়ন করতে হয়ে বড় বলি ও সমান সমানকে সাবেদ করার জন্য লাও সাল্লাল হাদির বাদা মা কাজাল হবে জানি অন যে ব্যক্তি হাজির ছিল তার জন্য সম্পূর্ণ জমি এটা ফয়সালা দিলে কাজ তারপরে পয়সা করবো না আমি জমি নিব, আমি জমি অন ওই ব্যক্তি গায়ক ব্যক্তি আসছে ভাই অন গায়ক ব্যক্তির জন্য কাজে অন গায়ক ব্যক্তি এখানে কি করছে পকেট সভা দাবি করছে অন জামির সাথে পয়সা দিব না নিশ্চয় এক ব্যক্তির জন্য প্রথম পয়সা করছিল জামিয়া কেন আমাদের সরল মধ্যে লেখে হ্যাঁ চার জন্য ফসলা করছে প্রথম প্রথম ফসলা করছে গায়ে বৃত্তি নাই উপস্থিত বৃত্তি লেগে জামিয়ের সাথে ফসলা করছে না সে যদি উপস্থিত থাকতো তাহলে সে নিচু হয়ে যাবে না তাহলে অর্ধেকটা তার অর্ধেকটা নিশ্চয় তার পক্ষে হইল তার বিপক্ষ হইল তার বিপক্ষ হইল না নিশ্চয়রা তার পক্ষে আর নিশ্চয় তার বিপক্ষে না অনুকূলের সাথে যদি ফয়সালা করে তাহলে মাংসা আলাইহিকা মাংসা লহ হইল না আই নিশ্চয়রা তার ভাই ভাই দিলে নিশ্চয় ভাই দিলে বাকি নিশ্চয় দিল অর্ধেকটা তার জন্য অর্ধেকটা তার সাথী যুগ সেই অর্ধেকটা যে অর্ধেকটা তার সাথীর জন্য হইল তার জন্য মাংস আলাই হইল না এরপর ছাড়া তার বিরুদ্ধে হইল না অর্ধেকটা না সে পাবে বাকি অর্ধেকটা তার বিরুদ্ধে কাজে ছাড়া করে দিছে না তখন মাংস আলাই মাংস বাবু হইতে পারে না যার বিপক্ষে ফয়সালা করছে তার পক্ষে হইতে পারে না এই জন্য তার জন্য নিশ্চয় কি ফয়সালা করতে পারবে তোরের ফয়সালা করতে আবার তারা আসছে দুইজন থাকলে কাজি কিনবে নিশ্চয় নিশ্চয় কোনো সমস্যা নেই দুজন নাই একজন তাহলে একজন হওয়ার কারণে পনেরোটা ফয়সালা করছে না আর গায়ের দিল না এখন যদি পুনরা যদি গায়ের জন্য হয় তাহলে মানসার আলাইহিকা মানসার হয়েছে এখন যদি ফয়সালা করে যেটা তার বিপক্ষে ছিল তার পক্ষে হইল না এর জন্য হাকিম লড়ে হুকুম লড়তে পারে না হাকিম লড়তে পারে হুকুম লড়তে পারে না ফয়সালা সাথে আরে কথা বলতে পারছি নি না দুটা কই আরে যদি আর যেটা কাজে কাজে না যদি কে অস্তিত্ব করলো ধরে বলতে যা অস্তিত্ব তাহলে কত নিশ্চয় হইল না নিশ্চয় না আবাকে নিশ্চয় থেকে সে মারু হইল না তাহলে মানটা আরে হইল না তার বৃদ্ধ হইল না এবং সে অস্তিত্ব হওয়ার পরে তার পক্ষে পনেরো ফয়সালা দেয় তাহলে মাংসা লবণ দিল সব মাংসা আলাইটা মাংসা লবণ হইতে পারে না। রাজা কাজী নিজের সিদ্ধান্ত নিতে হুকুমার খেলা হইতে পারে না। কাজী কি করতে পারে? করতে পারে হুকুম করতে পারে না। সত্যি আমি বুঝলাম।